أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بروم دايلو اللار نامي الحاقة شيء أبو شمبابي غطنا ما الحاقة كي شيء أبو شمبابي غطنا وما أدراك ما الحاقة আর তুমি কি জানো সেই অবিসম্ভাবী ঘটনা কি? كذبت ثمود وعاد بالقارعه আদ ও সামুদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয়। فاما ثمود فاهلكوا بالطاغيه আর সামুদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হইয়াছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা। واما عاد فاهلكوا بريح صرصر عاتيه আর আদ সম্প্রদায় উহাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা। যাহা তিনি উহাদের উপর প্রবাহিত করিয়াছিলেন সপ্ত রাত্রি ও অষ্ট দিবস বিরামহীন ভাবে, তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে উহারা সেখানে লুটাইয়া পড়িয়াছে সারশূন্য খর্জুর কাণ্ডের ন্যায়। فهل ترى لهم من باقية أتبار وذر كهكو تمي بدوان دكتة باوكي وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فرعون تهار پورو برتيرا ابن اولتايا داوا جانقود پاپا چل لبتا چلو فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন কঠোর শাস্তি। যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদেরকে আরোহণ করিয়াছিলাম নৌযানে, আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এই জন্য যে শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে। যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে একটি মাত্র ফুৎকার, পর্বত মালা সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে। সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয় এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে আর সেদিন উহা বিক্ষিপ্ত হইয়া পড়িবে। ফিরিস্তাগণ আকাশের প্রান্ত দেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিস্তা তোমার প্রতিপালকের আরশকে ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে। সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবে না। তখন যাহাকে তাহার আমলনামা তার দক্ষিণ হস্তে দেওয়া হইবে সে বলিবে, লও আমার আমলনামা পড়িয়া দেখো। নিশ্চয়ই আমি জানিতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে, সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন সুচ্চ জান্নাতে, যার ফল রাশি অবনমিত থাকিবে নাগালের মধ্যে। তাহাদেরকে বলা হইবে, পানাহার কর তৃপ্তির সঙ্গে, তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়। কিন্তু যাহার আমলনামা তাহার বামস্তে দেওয়া হইবে সে বলিবে, হায় আমাকে যদি দেওয়াই না হইত আমার আমলনামা, এবং আমি যদি না জানিতাম আমার হিসাব, হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হইত, আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসিল না। هلك عني سلطانيه আমার ক্ষমতাও বিনষ্ট হইয়াছে ফেরেশতাদেরকে বলা হইবে ধরো উহাকে উহার গলদেশে বেড়ি পরাইয়া দাও অতঃপর উহাকে নিক্ষেপ করো জাহান্নামে পুনরায় তাহাকে শৃঙ্খলিত করো সত্তর হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে إنه كان لا يؤمن بالله العظيم شتو মহান আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল না ولا يحض على طعام المسكين এবং অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করিত না فليس له اليوم هاهنا حميم অতএব এই দিন সেখানে তাহার কোনো শরীর থাকিবে না ولا طعام إلا من غسلين এবং কোনো খাদ্য থাকিবে না ক্ষত নিঃসৃত পুঁজ ব্যতীত لا يأكله إلا الخاطئون جهة أبراضي بيتيتو كهو خائي بنا فلا أقسم بما تبصرون أمي قسم كرتي چهوهار جهة تمرا دكيت باو وما لا تبصرون ابن جهة تمرا دكيت باونا إنه لقول رسول كريم نشجي يهي قرآن اك شمان تو رسول بحن كتو بارتا وما هو بقول شاعر قليلا ما تؤمنون يكونو كبير رچنا نوي تمرا الپوي بشاش کرو ولا بقول كاهن قليلا ما تذكرون يكونو غنوكير كثاو نوي تمرا الپوي انودھابن کرو تنزيل من رب العالمين يا جگت سمي پرتپالك نکٹ ہوئی تھی ابوتیرنو ولو تقول علينا بعض الأقاويل সে যদি আমার নামে কোন কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত لأخذنا منه باليمين আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম ثم لقطعنا منه الوتين এবং কাটিয়া দিতাম তার জীবন ধমনি فما منكم من أحد عنه حاجزين অতঃপর তোমাদের মধ্যে এমন কেউই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে وإنه لتذكرة للمتقين أي قرآن متقيدر جن أبوش ياكو بديش وإنا لنعلم أن منكم مكذبين أمي أبوش جاني جي تما در مدد مدد عرب كاري روحيا چه وإنه لحسرة على الكافرين ايبن أي قرآن نشتري كافر در انوشو چنر كارون ہوئي بي وإنه لحق اليقين أبوش يا نشتري چھتو فسبح باسم ربك العظيم অতএব তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।